বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিত শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুত বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুবশ কৃপাসিন্ধুবেবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবে তুলসীদেব বৈ পিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ে নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীর সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌড়ীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্বরণ্য ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদুহম তীর্থাস্পদম শিববিরঞ্চনুতম শরণ্যম ভীতাত্তিহম পুনতপালভবদ্বিভূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যাক্তা দুস্তাজ্য সুরেপসি তরাজ্জলক্ষ্মী ধর্মীষ্ট আর্য বচসা জদগাধরণ্য মায়ামিগদৈতপসিতম মুধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদ পল্লব নখ চন্দমনি ছটায় বিস্ফুরজিত কিমপি গোবধু সুদর্শী পূর্ণানুরাগরস্য সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদত সংকেতনৈকবিতর কমলায়ুতাক্ষ ভীষম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসিনীতম ভবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বারাণসীপুরপতি ভজবীশনাথম বাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিহ ত্বং নৃসিংহমহং ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। তমাদিদেবম পুরুষপুরাণম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবতো স্বরূপম। তমাদিদেবম পুরুষপুরাণম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবতো স্বরূপম। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, অদক্ষজ ভগবানের সেবা কেউই করতে চায় না, অদক্ষজ ভগবানের সেবা কেউ করতে চায় না, সকলেই মায়া জগতের সেবা করতে ব্যস্ত, অদক্ষজ ভগবানের সেবা কেউ করতে চাইছে না। ভগবানের মায়ার এমনই প্রভাব যে না বললেও, তাকে শিখিয়ে না দিলেও মায়া জগতের সেবা করবার জন্য সে সবসময় প্রস্তুত, কিন্তু অপ্রাকৃত জগতের অদক্ষজ বস্তু ভগবানের সেবা করতে কেউ রাজি নয়। বাস্তবিক পক্ষে অপ্রাকৃত শব্দব্রহ্মের সঙ্গে এই বদ্ধজীবগুলোর পরিচয় না হওয়ার জন্য তাদের এরকম ধরনের দুর্দশা উপস্থিত হয়েছে। শব্দব্রহ্ম যাকে আপনারা বলছেন, সেই শব্দব্রহ্মকেই ভগবান বলা হয়। অনন্ত পারম কিল শব্দশাস্ত্রম, শব্দব্রহ্ম বিভিন্ন রূপে আমাদের কাছে প্রকাশিত হয়েছেন, কিন্তু যেটাকে শব্দব্রহ্ম বলা হচ্ছে, যেটাকে শব্দ সামান্য বলা হচ্ছে না, সেই শব্দব্রহ্ম স্বয়ং ভগবান। শব্দব্রহ্ম স্বয়ং ভগবান সেখানে বলছেন, শব্দব্রহ্ম রূপেতে ভগবান আমাদের কাছে উদিত হন, আমাদের কর্ণগোচর হয়ে তাও যদি উপযুক্ত জায়গা থেকে উচ্চারিত হয় সেই সব শব্দব্রহ্ম, উপযুক্ত জায়গা থেকে যখন সেই শব্দব্রহ্ম উচ্চারিত হয়, অর্থাৎ আমার বক্তব্য হল যিনি স্বয়ং ব্রহ্ম অর্থাৎ সপ্তাহকৃত শব্দব্রহ্ম উচ্চারণ করতে করতে সেই অবস্থায় উন্নীত হয়েছেন, তার দ্বারা উচ্চারিত হলে সেই শব্দব্রহ্মের যে বীর্য সেটা শ্রোতার হৃদয়েতে সাড়া জাগায়। সামান্য জায়গা থেকে শব্দব্রহ্ম শোনবার কথা নিষেধ করা আছে, সামান্য জায়গা থেকে শব্দব্রহ্ম শুনলে পরে তার প্রভাব আমরা হৃদয়তে অনুভব করতে পারবো না, এমনকি যদি দেখা যায় বিভিন্ন কামনা বাসনা জর্জরিত হৃদয়, তাহলে তার শব্দব্রহ্ম উদিত আদৌ হতে পারে না। অমৃতময় এই কথা উচ্চারণ করছেন বলে মনে হয়, কিন্তু তথাপি তার মধ্যে বিভিন্ন রকম কন্টামিনেশন দূষিত ভাব থাকবার জন্য, যদিও ভাগবত কথামৃত তথাপি তার হৃদয়েতে উল্টে এই হরিকথা শ্রবণের পরে বিভিন্ন ধরনের কামনা বাসনা উত্থিত হয়। সাধুসঙ্গ এই যে প্রক্রিয়া, এটা বাস্তবিক পক্ষে কাউর জীবনে যদি হয় তাহলে সেক্ষেত্রে শব্দব্রহ্মের প্রভাব সে স্বাভাবিকভাবে অনুভব করবে। অনেকে মনে করতে পারেন আমার সঙ্গে অনেকে থাকেন, আমার সঙ্গ করেন, কিন্তু আমি দৃঢ়ভাবে এটা ঘোষণা করি, আমার সঙ্গে বাস্তবিক কেউই থাকেন না, আমি নিঃসঙ্গ। যদি কেউ বাস্তবিক আমার সঙ্গে কোনো দিন থাকেন ভবিষ্যতে, তাহলে তার আমার যদি সে অবস্থা হয়ে থাকে তার মধ্যেও সে অবস্থা সঞ্চারিত হতে বাধ্য। কিন্তু মনে হয় আমার সঙ্গে অনেকে রয়েছেন, কিন্তু বাস্তব কথা বলতে আমার সঙ্গে কেউই নেই, আমি নিঃসঙ্গ। ভাগবতী মহাপুরাণের যে কথা কালকে আলোচনা সায়ংকালীন অধিবেশনে চলছিল, সেখানে শ্রী সুখদেব গোস্বামী আলোচনা প্রসঙ্গে শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বিভিন্ন দেব দেবতা পূজোর কথা, তাদের পুজো করলে পরে যে সমস্ত সামান্য কামনা বাসনা তাদের মধ্যে থাকে সেগুলো পূর্তি হয়, এবং সেটা পূর্তি হয় কিভাবে না, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই দেবদেবতাগণকে ক্ষমতা দিয়ে রেখেছেন, তাদেরকে শক্তি দিয়ে রেখেছেন, সেই কারণে বিভিন্ন দেবতার অর্চন করলে পরে, বিভিন্ন দেবতাকে আরাধনা করলে তারা সামান্য সামান্য এই জগতের কামনা বাসনাকে পূর্তি করতে সমর্থ হন। এখানে বিভিন্ন বর্ণনা করেছেন যে কোন কোন দেবতাকে পুজো করলে কি কি হবে, এগুলো সমস্ত বিভিন্ন রকম বর্ণনা করা আছে। যদি কেউ আয়ু কামনা করে তার ক্ষেত্রে বলা আছে তিনি অশ্বিনী কুমারোদ্বয়কে ভজনা করবেন। আমি কয়েকটা একটু মূল পাঠ করে যাই, তাতে আপনারা বুঝতে পারবেন, কঠিন কিছু নেই। আয়ুষ্কাম অশ্বিনৌ দেব পুষ্টিকাম ইলাম জদেত প্রতিষ্ঠা কাম পুরুষ রোদসী লোক মাতর। কি বলছেন, যারা আয়ু কামনা করবেন অশ্বিনী কুমারোদ্বয়কে ভজন করুন, পুষ্টি কামনা করবেন ইলাম জদেত ইলা দেবতাকে, প্রতিষ্ঠা কাম পুরুষ রোদসী। এইভাবে দেখা যায় যিনি সুন্দরী স্ত্রী কামনা করবেন উর্বশীকে আরাধনা করুন, আধিপত্য যদি চান আধিপত্য কামহা সর্বেশাম যজেত পরমেষ্ঠিন, ব্রহ্মাকে আরাধনা করুন আধিপত্য করতে পারবেন। যজ্ঞম যজেত যশস্কামহা কোশকাম প্রচেতসম, যজ্ঞম যজেত যশস্কামহা, যজ্ঞ ভগবানকে যজ্ঞম যজেত যশস্কামহা কোশ কামহ প্রচেতসম, কোশ কামহ প্রচেতসম বিদ্যা কামস্তু গিরীশম দাম্প্যার্থম উমাম সতীম, দাম্পত্য সুখ কামনা করলে উমাদেবীকে আরাধনা করুন। এইভাবে দেখা যায় বিভিন্ন দেবদেবতাকে আরাধনা করে বিভিন্ন কামনা বাসনা পূর্তির বিভিন্ন কথা অভীষ্ট লাভের উপায় বলেছেন। বাস্তবিক পক্ষে এগুলো বলার উদ্দেশ্য হলো যেন বোকা লোকগুলো অন্তিমে বুঝতে পারে এই কামনা বাসনাগুলোর দ্বারা বন্ধন ছাড়া কোনো কিছু হবে না। যে সমস্ত আধিকারিক দেবতাগণকে ভগবান সেবা দিয়ে রেখেছেন, তাদেরকে ক্ষমতাও দিয়ে রেখেছেন, তার ফলে তারা বিভিন্ন ধরনের কামনা বাসনা পূর্তি করতে পারবেন, এটা তাদের কোনো বাহাদুরি নাই, তাদেরকে ভগ তার শক্তি দান করে রেখেছেন ভগবান, ভগবানের কৃপাতেই এগুলো সম্ভব হয়। তথাপি তারা যদি ওই সব কামনা বাসনা পূর্তির জন্য ওই ওই দেবতাগণকে পুজো করে সন্তুষ্ট থাকতে চান, তাতে অন্তিমে লাভ কিছুই হবে না, তাদের বন্ধনই কারণ হবে। এই সব দেবতাগুলো আপনাকে যেই সব বস্তুগুলো দান করবেন সেগুলো আপনার জীবনে অন্তিমে বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে, মুক্তি হয়ে যেতে পারবেন না। ওরা দিয়ে দেবে, বলে চেয়েছো আমরা দিয়েছি, কিন্তু অন্তিমে রেগুলেট করে তাকে নিত্য জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের নেই। তারা বলবে তুমি চেয়েছো আমি দিয়েছি, বলে সম্পত্তি চেয়েছো সম্পত্তি দিয়েছি, বলে সম্পত্তি দেওয়ার এরাম হলো কেন, বল তা তো আমি জানি না, তুমি চেয়েছো আমি দিয়ে দিয়েছি, তুমি দাম্পত্য জীবন চেয়েছো আমি দিয়ে দিয়েছি, সুন্দরী স্ত্রী চেয়েছো, উর্বশী বলছে সুন্দরী স্ত্রী চেয়েছো আমি দিয়ে দিয়েছি, তাই সুন্দরী স্ত্রীর ভেতরে তোমার এত কেলেঙ্কারি হয়ে গেল, সেটার জন্য আমি দায়ী না। ওই জন্য সমস্ত দেবতাগণ তারা আপনাদের কামনা বাসনা অবশ্যই পূর্তি করবেন, কিন্তু তার জন্য কোনো রেসপন্সিবিলিটি দায়িত্ব নেবেন না। একমাত্র একজনই আছেন যার নাম অচ্যুত পরদেবতা, তিনি আপনাদের কামনা বাসনা পূর্তি করার পরেও তার দায়িত্ব থাকবে আপনাকে কিভাবে বাঁচিয়ে জায়গা মতো পৌঁছে নিয়ে যাব নিজের চরণে। এই জন্য অন্য অন্য দেবতাগণের সঙ্গে ভগবানের পরদেবতা পরাৎপর অখিলেশ্বর অচ্যুত ভগবানের তুলনা করতে নিষেধ করা আছে। যে তুলনা করতে যাবে তাকে নরক প্রাপ্তি হতে হবে। যারা এই দশবিধ নাম অপরাধ জানেন, পাঠ করেছেন বা গুরু বৈষ্ণবের আনুগত্যে, তারা জানবেন সেখানে দশবিধ নাম অপরাধে অন্য অন্য দেবতাগণকে বিষ্ণু পরদেবতার সঙ্গে সমান জ্ঞান করার মতো অত বড় অপরাধ আর কিছু হতে পারে না, কেন তুলনা করা যায় না। আর যোগক্ষেম বহামি অহম, এই অ্যাসিওরেন্সটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবতা দেন নাই। আমি যোগ এবং ক্ষেম দুটো তোমাদের বহন করব, এটার অ্যাসিওরেন্স গীতাতে ভগবান দিয়েছেন। একমাত্র ভগবান ছাড়া আর কেউ এই ধরনের কথা বলেন নাই। যোগ আর ক্ষেম এ দুটো কি? যোগ হচ্ছে যে বস্তুগুলো আপনারা চাইছেন সেগুলো দেওয়া, সেগুলো দেবেন তিনি, আর সেগুলোকে আপনার মনে যেন বিকৃতি না হয় সেই সব বস্তুগুলোকে রক্ষণাবেক্ষণ অর্থাৎ কন্ট্রোল করে অন্তিমে সেগুলো যেন আপনার ভিতরে কোনো বিকৃত অবস্থা সৃষ্টি না করে, সেগুলো দায়িত্ব ভগবান। যদি বলেন দু একটা উদাহরণ দিন, দু একটা উদাহরণের মধ্যে আমি সামনে দিয়ে দিচ্ছি, যেমন ছিল প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ বলছে আমি রাজ সিংহাসনে বসবো না, ভগবান বলে না তুমি বসো, ভগবান দিলেন তোমার কোনো ক্ষতি হবে না। ধ্রুব মহারাজ স্থানাবিলাসম স্থানের অভিলাষ করে তিনি রাজ সিংহাসন পিতৃগদি তার বসবার জন্য তিনি আরাধনা করেছিলেন, কিন্তু ভগবান যখন আবির্ভাব হলেন তার সম্মুখে তখন তিনি বললেন আমার আর কিছু চাই না, আমি তৃপ্ত হয়ে গেছি। বলছেন বরম না যা আছে, আমি কোনো আর বর প্রার্থনা করছি না, আমি আপনাকে আপনার চরণকমল পেয়ে গেছি আর আমার বরের কোনো দরকার নেই। ভগবান বলছেন তা বললে হবে না, তুমি যে বাসনা যে কারণে তুমি শুরু করেছিল তপস্যা ভজন স্থানবিলাসন তপস্থিতম, হ্যাঁ ইত্যাদি শ্লোক আছে, আমি বিভিন্ন সময় আলোচনা করেছিলাম। এখন তুমি তোমাকে আমি রাজগদিতে বসতে বলছি, কিন্তু এটা তোমার অন্তিমে ক্ষতি সাধন করবে না, আমি তোমাকে কৃপা করু তোমাকে মায়া স্পর্শ করবে না এবং অন্তিমে তুমি আমার কাছেই চলে আসবে। ধ্রুব মহারাজকে এইভাবে প্রতিজ্ঞা করে বলেছিলেন আর তাই হয়েছিল, ধ্রুব মহারাজ পরম পদ প্রাপ্ত হয়েছিলেন। এসব ঘটনা একটার পর একটা আপনারা প্রমাণ পাবেন, কোনো গল্পকথা নয়। যিনি তার জীবনেতে এইসব কথাগুলো প্র্যাকটিক্যালি আচরণ করে দেখবেন, দেখবেন প্রত্যেকটা একটা করে ফল পাবেন। অভিনয় নয়, সত্যি সত্যি চেষ্টা করতে হবে। এখানে একটা কথা আগেও উচ্চারণ করেছিলাম, সেটা বলা ভালো, মনে রাখতে হবে চিরকাল। অকামহ সর্বকাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অকামহ সর্বকাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অকামহ সর্বকাম বা মোক্ষ কাম উদারধি, যদি কোনো কামনা বাসনা হৃদয়তে নাই তাহলে তো সে অবশ্যই কৃষ্ণকে ছাড়া আর কাউকে আরাধনা করার কথা চিন্তাই করতে পারবেন না, কেন একমাত্র তুরীয় অবস্থায় ভগবানই রয়েছেন অপ্রাকৃত জগতে, চিন্ময় জগতে। আর যদি কাউর হৃদয়তে কামনা বাসনা জর্জরিত থাকে, বল তা হোক, কামনা বাসনা থাকলেও একমাত্র ভগবানেরই ভজনা করা উচিত, কারণ বলছে ভগবান তোমার কামনা বাসনাকে দূরীকরণে দায়িত্ব নেবে, অন্য কোনো দেবদেবতার সেসব দায়িত্ব নেবেন না। কামনা বাসনাকে দূরীকরণ করে তাকে নির্মল অবস্থায় পৌঁছে দেওয়া, এটা ভগবানকে কিছু কর, ভগবানের নামই সমর্থ। ভগবানের যদি কেউ যদি বিশ্বাস না করে, খালি নামের ভোরে অরুণোদয়ের পূর্বে অত্যন্ত শুচি পবিত্র হয়ে যদি প্রাণায়াম জানা থাকে প্রাণায়াম একটু করে নিল, তারপর এবার পঞ্চতত্ত্ব কিছুক্ষণ উচ্চারণ করে তারপর ধীর হয়ে বসে বলল। শ্রী গৌরাঙ্গের যে এরকম রূপটা যেখানে ওখানে দেওয়া আছে ছবিতে, ওই রূপটা নিত্যানন্দের রকম ভাবতে থাকলো আর নামটা উচ্চারণ করলো। প্রথমে কৃষ্ণ নাম তো ক্রিয়া করবে না, তথাপি নামের আভাস হতে পারে, অসুবিধে কিছু নেই। গৌর নিত্যানন্দ তাড়াতাড়ি কৃপা করবেন, এইটি প্রতিজ্ঞা করেছেন তারা। ভগবানের কৃষ্ণনাম যত তাড়াতাড়ি না কৃপা করবে, গৌর নিত্যানন্দের নাম তাড়াতাড়ি কৃপা করবে। এই জন্যই গৌর নিতাই কলিকালে এসছেন, যে কৃষ্ণনাম সবাই পারবে না, আর তাদের সুবিধে দেওয়ার জন্য আগে গৌর নিত্যানন্দের নাম অনর্থ দূরীকরণ করতে সাহায্য করবে, এবং করতে করতে কিছুদিনের মধ্যে দেখবেন জড় বিষয় থেকে মুক্তি হয়ে যাচ্ছেন, ভক্তি নাও পেতে পারেন। কেন, যতক্ষণ সদ্গুরুচরণ আশ্রয় না হয় ততক্ষণ ভক্তির যে ট্রেজার, যে খাজানা, খাজানা বলা হিন্দিতে, তার যে স্টোর রুম, এই চাবিটা পাওয়া যায় না। এই চাবিটা আছে গুরু বৈষ্ণবের কাছে, যেটা আমরা আমাদের রসিক ভক্তগণ বলেছেন অদ্বৈত গোসাইকে ভাণ্ডারী বলা হয়, প্রেমের ভাণ্ডারী। অদ্বৈত গোসাইকে ভাণ্ডারী কেন বলা হয়, বলে উনি প্রেমের ভাণ্ডারী, উনি দরজা না খুলে দিলে আর কিছু লাভ হয় না, ও ভাণ্ডার বন্ধ। আর অদ্বৈত গোসাইয়ের সঙ্গে যদি কাউর পশু পক্ষী যারই সম্বন্ধ হবে, সে যত চরিত্রহীন হোক, কোনোরকমভাবে অদ্বৈত গোসাইয়ের যদি সম্বন্ধ হয়ে যায়, গৌরাঙ্গ বলেছেন তাকে আমি কৃপা করব করব করব তিন প্রতিজ্ঞা করব, সে যেই হোক, সে যদি বেশ্যাও হয় তাতে কিছু যায় আসে না। তুমি যেহেতু তোমার নাম উচ্চারণ করেছো, তোমার তুমি দেখে ফেলেছো তাকে, কোনো মতে পশু পক্ষী কুকুর আদি যা কিছু তোমার সম্বন্ধে কিঞ্চিত যদি চলে এসে থাকে, তাকে আমি আর কৃপা না করে পারবো না, ইত্যাদি কথা ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এগুলো প্রতিজ্ঞা করে জানিয়েছে। যার পরীক্ষা করার ইচ্ছা করতে পারেন, ফল পেয়ে যাবেন। আর বাস্তবিক পক্ষে ভগবানের প্রেম সম্পত্তি ভগবত রাজ্যে প্রবেশ অধিকার লাভ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনারা সদ্গুরু বৈষ্ণবের চরণকে আশ্রয় না করছেন ততক্ষণ হবে না, এটা পাওয়া যাবে। যদি আপনাদের মধ্যে কাউ প্রশ্ন হতে পারে, পরীক্ষিত মহারাজ কোন গুরুচরণে আশ্রয় নিয়েছেন, আপনি তো সেটা বলেননি, আমরা তো শুনিনি। আমি বলছি পরীক্ষিত মহারাজ, যে পরীক্ষিত মহারাজের মাতৃগর্ভেতেই ভগবত দর্শন হয়ে গেছে, তার সম্বন্ধে এইসব প্রশ্ন করতে যাওয়াই মূর্খতা। তথাপি করেছেন, ভালো প্রশ্ন, গুরুচরণ আশ্রয় হলো, যাকে ভগবান গর্ভেতেই কৃপা করে দিয়েছে তার কোনো প্রশ্নই আসে না, তাই ভগবান স্বয়ং দায়িত্ব নিজে হয়ে গেছে। তথাপি এর মধ্যে একটা প্রশ্ন আছে, কেউ প্রশ্ন উত্থাপন করতে পারেন, যে অন্তিমে যে পরীক্ষিত মহারাজ সিদ্ধিলাভ করলেন, তার গুরুচরণের আশ্রয় কোথায় হয়েছে? আমরা বলবো আপনি অন্ধ তাই দেখতে পাননি, গুরুচরণ আশ্রয় হয়ে গেছে। বলে কেন? বলে যখনই সুখদেব গোস্বামী এসেছিলেন, সর্বস্ব নিবেদন করে তার পায়ে যখন পড়েছিলেন, যখন একটা ইউনিক কোয়েশ্চেন করেছিলেন, এ তৎ নিবৃত্ত মানানাম মিচ্ছতাম কত ভয়ম, এইটাই তার শরণাগতি হয়েছিল। শরণাগতি কোথায় হয়েছিল? বলে সাক্ষাৎ পরমাংশ শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী চরণে তার শরণাগতি হয়েছিল, আত্মনিবেদন হয়ে গেছে। গুরুচরণ আশ্রয়ের এইটি হচ্ছে প্রাইমারি এবং এইটি সেকেন্ডারি। গুরুচরণে আত্মনিবেদন করাটা সবার পক্ষে সম্ভব হয় না। সবাই বলে আমি গুরুচরণ আশ্রয় করেছি মহারাজ, আমরা দেখি করে নাই। কেন আত্মনিবেদন করে নাই? কিছু নিজের জন্য রিজার্ভ করে রেখেছি, নিজের বলে কিছু রিজার্ভ করে, ওই জন্য কীর্তন কীর্তন পদেতে বিভিন্ন আমাদের যে মহাজনগণ এই জন্য লিখেছে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো হোমরে। এগুলো সাত করে গান, এগুলো তাদের হৃদয় থেকে এসছে, এগুলো হৃদয়টা মন্থন করে পাগলের মতো কেঁদে কেঁদে গেয়েছেন ভক্তিমণি ঠাকুর। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও ঘরে, তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো মোরে। এই সব যে কীর্তনগুলো, এগুলো কীর্তনের বই নেবেন, নিয়ে দিন রাত একা বসে পাগলের মতো গাইবেন, দেখবেন কীরকম ফল আছে। সব শাস্ত্র যে ভাগবত জি মহাপ্রাণ শুনছেন, তার সমস্ত ফলিত প্র্যাকটিক্যাল ওর মধ্যে সব কীর্তনে দিয়ে রেখেছেন। তাহলে পরীক্ষিত মহারাজের গুরুচরণ আশ্রয় হয়েছে কি না এ ধরনের বিতর্কের কোনো স্থান নাই, কারণ গুরুচরণ আশ্রয় কাকে বলে, কীরকম পদ্ধতি, সেই সবগুলো যারা অভিজ্ঞ, যারা গুরুচরণ আশ্রয়ের প্রসঙ্গকে নিজের জীবনে হারে হারে অনুভব করেছেন তারা অবশ্যই বলেন তার গুরুচরণ আশ্রয় হয়ে গেছে। সুখদেব গোস্বামী তিনি গুরু রূপে গ্রহণ করেছেন, করে আত্মনিবেদন করেছেন সর্বস্ব চরণে সেবে দিয়ে যে আপনি আমায় বাঁচান, ব্যাস এটিকেই বলে আত্মনিবেদন। আর এই রকম হলে পরেই সদ্গুরু বৈষ্ণব আপনাকে যে জ্ঞান দান করবে সেইটা আপনার হৃদয়ে পাকাপাকিভাবে থাকবে। যতক্ষণ পর্যন্ত না আত্মনিবেদনে কোনো আত্মনিবেদনে যতক্ষণ পর্যন্ত ভেজাল থাকবে ততক্ষণ পর্যন্ত আত্মজ্ঞান উন্মেষের, পুরোপুরি উন্মেষের কোনো সম্ভাবনা নাই। আবার ভগবান গীতাতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পরিপ্রশ্নেন বৈ যে প্রণিপাত প্রণিপাত পরিপ্রশ্ন সেবায়, তিনটে কন্ডিশন বলেছেন। যদি কোনো মহাপুরুষের সঙ্গে আপনার কপাল গুণে সাক্ষাৎ হয়ে গেল ভগবানের করুণাতে, ভগবান করুণা না হল না করলে কারোর সঙ্গে বাস্তব সাধু দর্শন হয় না, ভগবানের কৃপা হলে তবেই হয়, যেটা আমি আগেও উচ্চারণ করেছি আপনাদের মধ্যে ওটা মাথায় থাকে না। সেটা তুলসীদাসজির কথা বলেছিলাম, শাস্ত্রের অন্য অন্য ভাগবতের প্রমাণ দিয়েছিলাম, তুলসীদাসজির প্রমাণটাই একটু বলি, বললেই মনে পড়ে যাবে। সেটা হচ্ছে বিনা সৎসঙ্গ তারাই না কই, রাম কৃপা বিনা সুলভ ন সই। এটা সুন্দর তুলসীদাসজি গিয়েছেন সুন্দরভাবে, এটা সমস্ত জনসাধারণকে সচেতন করে দিয়েছেন কি বিন সত সঙ্গ না তরই না কই রাম কৃপা বিনু সুলভ ন সই, রাম কৃপা বিনু সুলভ ন সই। রাম কৃপা ছাড়া এটা পাবেন না, রাম মানে ভগবান, কৃষ্ণ কৃপা বিনা গৌর কৃপা বিনা হয় না। ওই জন্য সৎসঙ্গ প্রাপ্ত হতে গেলে কপালটা ভালো হওয়া দরকার, না স্বাধীন নামে স্বাধীন নামে সাধুর নামে সব অসৎসঙ্গ হয়ে অধঃপতিত হচ্ছে জগতে, এইটি ইতিহাস। তাহলে আমরা দেখলাম পরীক্ষিত মহারাজের গুরুচরণ আশ্রয় হয়েছে, পরীক্ষিত মহারাজের সৎসঙ্গ হয়েছে, এ ব্যাপারে কোনো সংশয়ের অবকাশ নাই, কোনো রকম সংশয়ের কোনো অবকাশ নাই। কারণ পরীক্ষিত মহারাজ বাস্তবিক পক্ষে গুরুচরণে আত্মনিবেদন করে দিয়েছেন, এবং শুধু তাই নয়, যদি বলেন তাহলে কী মন্ত্র উপদেশ করেছিলেন মন্ত্রটা তো বলুন, বলে মন্ত্রটা বলে মন্ত্রের দ্বারা কী হয়, যদি যদি কাউকে প্রশ্ন করি আচ্ছা মন্ত্র তো বলছে মন্ত্রের দ্বারা কী হয়, মন্ত্র মানে কী, যে সমস্ত বাজারে সব পাওয়া যায় ওগুলো আশেপাশে মন্ত্র নয়, মন্ত্র এই শব্দটা আমি কার কাছে কথা বলবো, আমি নিজের লজ্জা পাই, এক একটা শব্দ বলতে অনেক ব্যবহার করতে হয়। বাজারে দেখবেন দেখবেন কুকুরের সেবা, ঘোড়ার সেবা, সাধারণ মানুষের সেবা, দরিদ্র নারায়ণের সেবা, এইসব বিভিন্ন সম্পদ এইসব কথাগুলো চলে, কিন্তু যেদিন আপনি তত্ত্বকণে উপস্থিত হো হো করে হাসবেন, এটা মূর্খ, এগুলো কী বলেছে, নারায়ণ আবার কোনো দিন দরিদ্র হয় নাকি, সরস্বতী নারায়ণ ওরা বলছে না দরিদ্র নারায়ণের সেবা, এইসব পড়ে এসেছে। কিন্তু আমরা কি করব, আমরা কি লড়াই করবো তাদের জন্য, আমরা তো লড়াই করব, আমরা সত্যি কথাটা বলতে পারবো না, ইটস আপ টু ইউ, গ্রহণ করা না করা, বহুরূপে সন্মুখে ছাড়িয়া ঈশ্বর, হ্যাঁ কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে এইজন সেই জন করিছে সেই সন সেবিছে ঈশ্বর, এই কথাগুলো কি সত্য, যিনি বলেছেন তিনি যদি পকেট থাকতেন আমি হাজার কোটি লোকের সামনে প্রশ্ন করতাম আপনি বলুন এই কথা যে বলেছেন আপনি কি বললেন কথাটা, কিন্তু লোকে তো এত মূর্খ গাধা এইগুলো নিয়ে নিত্য করছে, প্রমাণ দিলে তারা বোঝবার জন্য যে ব্রেন দরকার সেটাও তাদের নেই। দরিদ্র নারায়ণ কখনো দরিদ্র হয় না, নারায়ণ কখনো দরিদ্র হয়, দরিদ্র নারায়ণ এবার কী মূর্খের কথা, কখনো হয় না, একই সঙ্গে নারায়ণ বলছো আ বলছো দরিদ্র কী করে হয়, নারায়ণ সরস্বর্য বই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, মূর্খের কথা এগুলো হয় না, এটা এইগুলো পথ দেখাবে কে। যদি বলা হয় সর্বভূতে আপনি ভগবানকে অনুভব করুন সেটা একটা আলাদা কথা হয়ে গেল, শাস্ত্র সেটা বলা রয়েছে, আপনি সর্বভূতে ভগবানকে অবলোকন করুন। সর্বভূতের মধ্যে ভগবানের অধিষ্ঠান আছে, এটা ভজন করতে করতে অনুভব করুন, এটা ভালো শাস্ত্রের সিদ্ধান্ত। কিন্তু বহুরূপে সম্মুখে ছাড়িয়া ঈশ্বর, এইসব এত ঈশ্বর রয়েছে সেগুলোকে ছেড়ে দিয়ে, এই কথাই তো মানে হচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়। তা আপনি জীবে প্রেম করুন, করে ঈশ্বরের সেবা হয়েছে দেখান, প্রমাণ করে দেখান। যদি বলা হয় আপনার যদি এতই দরদ হলো, আপনি সর্বভূতে ঈশ্বর আছে বলে এই কথাটা বলেছেন বলছেন, কিন্তু শাস্ত্র তো আপনার মতো কথাটা বলেনি, শাস্ত্রের কথাটা ঘুরিয়ে আপনি এমনভাবে বললেন বিকৃতভাবে। আর তাই যদি হয়ে থাকে, আপনি যদি মনে থাকেন সর্বভূতে আপনি ভগবানকে অনুভব করেছেন আর জীবে প্রেম করছেন, তা আপনি যখন মাছগুলোকে তেলে ভেজে ভেজে খেয়েছিলেন তখন কি আপনার মনে হয়নি ওটাকে ওটা জীবী জীব আছে, ওটা যে জীব সেটা আপনার মাথায় ঢোকেনি? আপনি তো খেয়েছিলেন। যিনি বলেছিলেন তার শিষ্য শরৎ মহারাজ, শরৎবাবু গৃহস্থ ব্যক্তি, বলরামবাবুর বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল, নিউজ পেপারেও কাটা সমস্ত ঘটনা উঠেছে, সমস্ত বইও তো আছে, সবাই জানেন, যারা জানেন তারা জানেন। গ্রহণের দিনে যখন সূর্যগ্রহণ, সেই দিন সেই ব্যক্তি যিনি উচ্চারণ করেছেন তিনি তার শিষ্যকে বলছেন, শিষ্য বলছেন গুরুদেব আজকে বাজারে যাচ্ছি কী কী আনবো, আপনি কী আনতে বলেন? বলে এক কাজ করো, মৌরলা মাছ আনবে, মৌরলা মাছের শুক্তানি হবে, আর কই মাছ এনো, এর এ হবে, এইরকমভাবে ফিরিস্তি দিচ্ছেন। ইলসা মাছের ঝাল খবরে কাগজ তোলা যে স্টেসম্যানের কাঁটা রয়েছে, আর অন্য অন্য জায়গা তো আছেই, মানে খবরে কাগজে বেরিয়েছে মানে এটা আরও অমলেন্দু সেনগুপ্ত তখন এডিটর ছিলেন স্টেসম্যানের, আর অন্য অন্য জায়গা তো আছেই, খুলে দেখানো যাবে, ওরা মাছ মাংস খেতেন। এখন আমার প্রশ্ন হলো যে যখন জীবটাকে হত্যা করে তুমি খাচ্ছ, কই মাছটা যখন তেলে লাপাচ্ছে তখন তোমার মাথায় এলো না, তোমার তখন মাথায় এলো না যে ওটা ওটা ওর মধ্যে ঈশ্বর আছে? তখন তো তুমি খেয়ে নিলে, আর তো বক্তৃতা দেওয়ার সময় তুমি লোকের কাছে বাহবা কেনা বড় মালা পড়ার সময় তুমি বললে এই কথা, কত বড় তুমি ঠক, ভালো কথা তো না এটা, লোককে ঠকানো। কাজে আপনারা চিরকালই মূর্খ থেকে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনারা বাস্তব কথা আপনাদের কানে না আসবে। সেই জন্য বললাম ভগবান যদি কৃপা করেন তাহলে কপালগুণে সাধুসঙ্গ হবে, এইসব কথা জানতে পারবেন, নাহলে চিরকাল ওই জীবনটা অমানসিকভাবে কাটিয়ে চলে যান, কিচ্ছু লাভ হবে না। কাঁচকলা দুটো গ্রিন ব্যানানা পেয়ে যাবেন, যার বই পড়ুন, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু পাবেন না। সেই জন্য এখানে বলা হয়েছে যে পরীক্ষিত মহারাজের গুরুকরণ 100 বার হয়েছিল, আর বাজারের যে মন্ত্রগুলো বলেন যেসব কথাগুলো আপনারা আওড়ান এবং পরীক্ষাতে পাসও করেছেন ওইসব পড়ে, সেই সরকারকে ধন্য দিই আমি, সেই সরকার ধন্য যিনি পাবলিককে ভুল পথে পরিচালনা করছে। কেউ কোনো কথা শুনবে না, এ অজ্ঞানে ডুবে গেছে, এরা কোনো কথা শুনবে না, খালি মারামারি পার্টিবাজি হইচই পলিটিক্স ছাড়া কিচ্ছু নেই। অন্তত এই জায়গায় হরিকথা বলতেছে, একটা স্যাটিসফ্যাকশান আমার আছে, সেই স্যাটিসফ্যাকশান আমি ওপেনলি বলে দিচ্ছি, সেখানে এখানে পলিটিক্স নেই, আমি অন্তত খুলে কিছু বলতে পারছি, যদিও গভীর তত্ত্ব আপনাদের কাছে বলার লাভ নেই, প্রথম দিনে বলে দিয়েছি, অন্তত এইটা স্যাটিসফ্যাকশান অন্য জায়গায় করলে কিছু পলিটিক্স থেকে যেত, এখানে অন্তত পলিটিক্স নাই, এই আনন্দটা আমার আছে এখানে। যাই হোক, আমি গৌড়ীয় মঠেই রয়েছি, বাইরে নেই। পরীক্ষিত মহারাজের গুরুকরণ হয়েছে, সে কী মন্ত্র লাভ করেছেন এসব কথা প্রশ্ন করছেন লোকে। আমি বললাম মন্ত্রকথার মানে কী? বলো মন্ত্রকথার মানে তো কিছু সংস্কৃত ওসব দেওয়া হয়, এটি তো জানে, বলে মন্ত্রকথার মানেটা কী, অ্যানালিটিক্যাল ব্যাখ্যা কী, মন্ত্রের মন্ত্র কাকে বলে? মন্ত্রকথার ব্যাখ্যা করতে গিয়ে শাস্ত্রকাররা বলছেন মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, যে জিনিসটা শব্দাক্ষর আমাকে দিয়েছেন কোনো মহাজন, যেটা আমি মনে মনন করতে করতে চিন্তা মন্ত্রের যেটা দিয়েছেন সেটা উচ্চারণ করতে করতে আমি ত্রাণ পেয়ে যাব, এই জগৎ থেকে বেরিয়ে যাব, বোঝা গেল? মননাথ মানে মনন করলে পরে যে অক্ষরগুলো আপনাকে দেয়া হয়েছে সে যেভাবেই হোক সেগুলো আমাকে ত্রাণ করে বাইরে এই জগতের বাইরে পরজগতে নিয়ে যাবে, সেটাকে বলে মন্ত্র। কিন্তু মন্ত্র বাজারে সব করছে, ঘোড়ার সেবা, গাঁদার সেবা, মানুষের সেবা, দরিদ্র নারায়ণের সেবা, আরে সেবা কথাটা কোনো জায়গায় প্রযোজ্য নয়, সেবা এই শব্দটা একমাত্র অধ্যক্ষ যে বস্তু ভগবানের ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করা যায় না। কিন্তু জগতের লোক করছে, আমরা কী করবো, মারামারি করবো, সে বুদ্ধি তো তাদের নাই। সেবা একমাত্র সেবা কথাটা প্রযোজ্য অধ্যক্ষ যে বস্তু ভগবানের ক্ষেত্রে, কেন সেবা যার করবো সেব্য বস্তু কে হয়, সেব্য বস্তু তো কেউ নেই। ঘোড়াটাকে সেবা করো তো আমিও পরের জন্য ঘোড়া হয়ে যাব, কুকুরটাকে সেবা করে কুকুরটাকে নিয়ে শুয়ে রয়েছে বিষ্ণা, এমন এমন ধনী বাড়ি আছে কুকুরকে জড়িয়ে ঘুমিয়ে রয়েছে, লেবে তো মারি, এ তো কুকুর জন্ম হবে, এ তো জানে না, মনে করছে আমি অনেক পাস করে এসেছি। কি পাস করে এসছো তুমি, তোমার জ্ঞানের বিন্দুমাত্র কোনো কিছু নাই। প্রথম কথাটাই তারা মানে না যে সূর্যোদয়ের পূর্বে বিষ্ণা থেকে উঠতে হবে, এই কথাটাই মানে না। যদি বলেন ইউরোসোসিয়ারকে নকল করি, আর ইউরোসোসিয়ার নকলগুলো ইউরোপিয়ান দার্শনিকটা এই কথা বলেছে, আর্লি টু রাইস অ্যান্ড আর্লি টু বেড মেক এ ম্যান ওয়াইজ, এটা কোথায় আমি বলেছি না ওরা বলেছে, মূর্খ ওরাই তো বলেছে, ওদেরই দার্শনিকরা বলেছে, তা ওরা তো ভারতেরই নকল করে কথাটা বলেছে। অরুণোদয়ের পূর্বে যারা ওঠেন না তাদের জ্ঞানের কোনো সম্ভাবনা নাই। সূর্যোদয় প্রকাশের প্রতীক, তিনি কৃপা করবেন সূর্যনারায়ণ। তারপর এখন প্রশ্ন হলো মননা ত্রায়তে ইতিমন্ত্র, তাহলে মনন করলে পরে আমাকে ত্রাণ করবে, তা কোন কোন মন্ত্র, কালীর মন্ত্র জপ করে যদি তুমি আমাকে ত্রাণ করবে, কে ত্রাণ করবে বলুন। সাক্ষাৎ দেবীকে শ্রীরামকৃষ্ণ বলে যাকে আপনারা পুজো করেন, তিনি সাক্ষাৎ দেবীকে বলেছেন তুমি মা আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারবে, আমি এটা পারব না, আমি তোকে রাস্তা বলে দিতে পারি, আমার এই মালিক সে এমন একটা অবস্থায় রয়েছে তাকে আমি দেখতে পাই না। জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুত স্তন্মন্তী দিব্যৈস্তব ইত্যাদি শ্লোক আমি বলবো, অবাক হয়ে যাবেন। রূপ গোস্বামী কীর্তনে বলেছেন সুন্দর, যা চরণের নখরাবিন্দের জ্যোতি দেখতে চেষ্টা করে দেবতারা কেউ পারে না। যদ্যপি সমাধি সুবিধির পিপাসাতি নতব নখাগ্র মরীচিন ইত্যাদি কীর্তন আমি পরে সায়ংকালীন সভাতে কোনো সময় আমি উচ্চারণ করবো, অবাক হয়ে যাবে। ভগবানের চরণের নখরাবিন্দু দেখবার জন্য চেষ্টা করে পায় না, এ তাকে কৃপা করবে ভিকিরির মতো কাঁদছে, কৃষ্ণের চরণ দেখবে অত সোজা তো সোজা না। যাই হোক, কোনো দেবতার কোনো মন্ত্র জপ করেই আপনি এই জগৎ থেকে বেরোতে পারবেন না। আমি দেবতাকরণের চরণে দণ্ডবোধ রাখি, তারা আমার বন্ধু, আমি তাদের সঙ্গে শত্রুতা করিনি কোনো দিন, কিন্তু সত্য কথাটা অবশ্যই বলবো। কোনো দেবতার কোনো মন্ত্র জপ করে কেউ এই জগৎ থেকে বেরিয়ে গেছে একটাও সিঙ্গেল ইনস্ট্যান্ট ইউ ক্যানট শো, দেখাতে পারবেন না। ওই জন্য মুক্তিদাতা রেব অচ্যুত, এব মানে গ্যারেন্টি দেয়, স্ট্যাম্প মেরে দিয়েছে, মুক্তিদাতা রেব বিষ্ণু অচ্যুত, অচ্যুত ছাড়া মুক্তিদাতা আর কেউ নেই জগৎ থেকে, মুক্তি দিয়ে পরজগতে নিয়ে যাবে কেউ নেই, হবে না। সেই জন্য পরীক্ষিত মহারাজের দীক্ষা হয়েছে, তিনি কী মন্ত্র লাভ করেছেন, তাহলে মন্ত্র যদি হয়ে থাকে, তা মন্ত্র যদি নাই হয়ে থাকতো তাহলে তিনি কী করে জড়জগৎ থেকে চলে গেলেন, নিশ্চয়ই মন্ত্র হয়েছে। কোনটা মন্ত্র? এই ভাগবতী মহাপুরাণই মহামন্ত্র। এই ভাগবতী মহাপুরাণের সমগ্রটাকে জিষ্ট জনি বাধাই, এটাকে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এটাকে যদি আরও প্রিসাইজ করি ওই নাম ব্রহ্ম চলে আসবে, খালি নাম ব্রহ্ম, ও এর মধ্যে সব লুকিয়ে রয়েছে, সব কাম গায়ত্রী আদি সব এর মধ্যে সমস্ত লুকায়িত রয়েছে। ভাগবতী মহাপুরাণ হচ্ছে টোটাল এই মহামন্ত্রের এক্সপ্ল্যানেশন, যেটাকে হরে কৃষ্ণ বলছেন, এর সর্বাঙ্গীন খুলে দিয়েছে মন্ত্রটা পুরো এক্সপ্যান্ড করে। যেমন আপনারা একটা ফাইলকে কম্পিউটার পাঠা গেলে জিপিং করতে হয়, করে ছোট করে কম্প্যাক্ট করে পাঠিয়ে দেন, ঠিক সেরকম এর মধ্যে সব করা রয়েছে বীজ রূপে সমস্ত। আর এই ভাগবতী মহাপুরাণ যদি শুনে থাকেন পরীক্ষিত মহারাজ, তাও আবার সুখদেব গোস্বামীর কাছে, তার কি কোনো মন্ত্রের অভাব হলো নাকি, তার তো সর্বমন্ত্র হয়ে গেল, ভাগবত সোমা মানেই তার মন্ত্র হয়ে গেছে। সেই মন্ত্রের গুণেই তো সেই জড়জগৎ থেকে ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে পৌঁছে গেলেন। তাই এগুলো অজ্ঞানের প্রশ্ন, তার কোন গুরু দীক্ষা হয়েছে, কীভাবে হয়েছে, এসব কথা আমার মনে হয় আপনারা কোনো দিন শোনেন নাই। আমার মনে হয় এই বৈষ্ণব সমাজে এইসব কথা আলোচনা খুবই কম হয়, গল্প কথা এসব কথা আলোচনা খুব কম, রেয়ার, একটা দেখান কাউ রেকর্ডিং আছে, কোথায় আলোচনা হয়েছে এসব কথা দেখাতে পারবেন না, কিন্তু আন্দোলন হবে, আমার কথা নিয়ে তুই আন্দোলন হবে। আর আন্দোলন হওয়া মানেই হলো কথাটা বাস্তব হয়েছিল, যদি আন্দোলন না হতো, ঠান্ডা কথা হতো, তাহলে কেউ আন্দোলন করতো না। ওদের আন্দোলনগুলি প্রমাণ করছে এটা এত সত্যি কথা হয়েছে যে যার জন্য আন্দোলন করতে বাধ্য হয়েছে, তাদের বিরুদ্ধে চলে গেছে, এই কথাটাই প্রমাণ করছে তার আন্দোলন এটা বাস্তব কথা হয়েছিল। ওই জন্য সত্যি কথা অপ্রাকৃতিক জগতে শুনতে গেলে তাও হিম্মত দরকার, তার ক্ষমতা দরকার, সবাই পারে না, সত্যি কথা শুনে নেবো বললেই হয় না। তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম যে অকাম অথবা সর্বকাম যাই থাকুক, একমাত্র বুদ্ধিমান ব্যক্তি কি করবেন, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ পরাত্পর অখিলেশ্বর তার ভজনা করলেই ভালো। কারণ কি, তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম, তীব্র ভক্তিযোগের দ্বারা একমাত্র পরম পুরুষ শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কর ভজন করাটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ মানে একমাত্র শ্রীকৃষ্ণই দায়িত্ব নেবে সমস্ত কিছু, আমার সব কিছু সমাধান করবে, যোগক্ষেম বহামি অহম। তাহলে তীব্র ভক্তিযোগের দ্বারা এই কথার মানে হলো তার মধ্যে যেন অন্য কোনো দেবতার প্রতি নিষ্ঠা না থাকে। ওই তীব্রেণ ভক্তিযোগেন, তীব্র মানে ট্রিমেন্ডাস, ইউনিক, এর মধ্যে অন্য কোনো হেয় বস্তু থাকতে পারে না। আমার মধ্যে কেমন বাসন আছে, মারবি রাখবি যে ইচ্ছা তোমারও, নিত্য দাস প্রতি তুয়া অধিকারও, এইসব কীর্তন, যদি আমাকে মারতে যা কর তুমি কর, আমি অন্য কোথায় জানি না, এটাকে বলে তীব্র ভক্তিযোগ। অন্য কোনো দেবতার স্মরণে আমি যাব না, তোমার মারার হয় মারো, রাখার হয় রাখ, যা কর। তীব্র ভক্তিযোগের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করা তো দূরে, ভগবান শ্রীকৃষ্ণের খালি নামাভাস হতে হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওই সব কামনা বাসনাগুলো হৃদয় থেকে পরিষ্কার হতে থাকে। এই প্রমাণটা আমি দিয়েছিলাম হরিদাস ঠাকুরের কথা থেকে, প্রবচন থেকে, যখন হরিদাস ঠাকুরের মহাপ্রভু বলেছিলেন, আচ্ছা হরিদাস এই যে নামাভাসে কী করে এইসব এগুলো যায়, আর জড়জগতে যে তর্ক বিতর্ক তুলেছিল নামাভাসে মুক্তি, সেই যে ব্রাহ্মণটা তর্ক করেছিল হিরণ্য গোবর্ধনের সভায় সপ্ত গ্রামে, বলছে দেখো এ বৈষ্ণব অপমান করে কথা বলছে, কোথাকার সাধু এলো এ বলছেন যে মুক্তি এত কষ্ট করে তপস্যা আদি করে হয় না সেটা নামাভাসে মুক্তি, হ্যাঁ বলে তর্ক বিতর্ক তুলল, হরিদাস ঠাকুরকে অপমান করলো। হরিদাস ঠাকুর কিছু দুঃখ পেলেন না, কেন বিশ্বাস করছেন না যে নামাভাসে মুক্তি হয়, কিছুতেই বিশ্বাস করছেন। হরিদাস ঠাকুর বলছেন দেখো নামাভাস উদিত হওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে সমস্ত কামনা বাসনা আস্তে আস্তে যেতে থাকে। বলে কীরকম, যেমন অরুণোদয়ের সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীগণ সমস্ত শিয়াল আদি যা কিছু আছে নেকড়ে সব জঙ্গলে চলে যায়, বলে আবার কাজ হবে না, সূর্য উঠে গেছে, সূর্য উঠে গেলে আর আমরা থাকতে পারি, জঙ্গলে চলে যায়। সেই উদাহরণ দিয়ে হরিদাস ঠাকুর বুঝিয়েছিলেন, কিন্তু সেই ব্রাহ্মণটা মানেনি, তার না মানার ফলেতে তর্ক বিতর্ক করেছিল। হরিদাস ঠাকুর বলেছিল তাহলে নাক কেটে প্রমাণ করতে হবে, যদি প্রমাণ করতে না পারো তাহলে নাক কাটতে হবে। হরিদাস ঠাকুর বলেছে ঠিক আছে নাক কাটবো, একদিনের মানে চব্বিশ ঘন্টার মধ্যে তার নাক কোষ্ঠতে গোলে এরকম পড়ে যেতে আরম্ভ করল, গোলে পড়ে যেতে আরম্ভ করল। ভগবানের চরণে অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ, এগুলোই যেন কেউ না করে। ভজন না করলো ঠিক আছে থাকো, কোনো না কোনো জন্মে করে নেবে, কিন্তু ভজন করতে এসে গুরু বৈষ্ণব চরণ অপমান কপটতা এটা যে কোনো বেশি ধারণ করো, সে সন্ন্যাস বেশি গ্রহণ করো, ব্রহ্মচারী বেশি ধারণ করো, গৃহস্থ যে কোনো বেশ ধারণ করো, এগুলো যেন করতে নাই। ভজন আমার হচ্ছে না ঠিক আছে হচ্ছে না, কিন্তু অপরাধ করলে পরে তার যে পানিশমেন্ট সেটা স্বপ্নে কেউ ভাবতে পারবে। যাই হোক এখানে আমরা দেখলাম তাহলে সমস্ত তীব্র ভক্তিযোগের দ্বারা একমাত্র যজেত পুরুষম পরম এই কথা বলা রয়েছে। সনকাদ ঋষি এবার এইসব প্রসঙ্গ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এসব শোনাচ্ছিলেন। সনকাদ ঋষি যে যাকে সুত গোস্বামী পাধরিকতা শ্রবণ করাচ্ছেন এই প্রসঙ্গে এখানে আসছে। আবার এইভাবে করতে করতে ধীরে বলছেন সনকাদি ঋষি বলছেন যে কি গাছপালা, গাছপালা যেগুলো আছে তারা কি শ্বাস গ্রহণ করেন না? বিজ্ঞান বলছে হ্যাঁ এরাও নিঃশ্বাস গ্রহণ করে, করে কি না? তরব কিং্ন জীবন্তী ভস্তা কিং ন সসন্তি উত ন খদন্তি ন মিহন্তি কিংগামি পশবো অপরে তরবো কিং ন জীবন্তি ভস্তা কিং ন সসন্তি উত ন খদন্তি ন মিহন্তি কিংগামি পশবো অপরে। কি গাছপালা কারা কি শ্বাসগ্রহণ করেন না, আর কামারের ওখানে যে ভস্তাগুলো আছে এরা হাঁপড় এরকম ওরা কি শ্বাসগ্রহণ করেন না? তাহলে সেই রকম যে মানুষগুলো জগতে বেঁচে রয়েছে এই মানুষগুলোর সঙ্গে কী কার তুলনা করুন, কী দাম আছে? আর গ্রামে গ্রামে যে পশুগুলো ঘুরছে কুকুরগুলো এরাও তো খায় দায়, এরাও তো ঘোরাফেরা করে, তাই কি না? ন খাদান্তি মেহন্তি, তারাও টাট্টি বিশ্বা বিষ্ঠা ত্যাগ করে ভোজন করে, তারাও করে, তা তার সঙ্গে মানুষের কী পার্থক্য হল? বরঞ্চ রাস্তার কুকুরগুলো আঙুল তুলে বলছে, হে মানুষ তোমরা কী করে মানুষ হলে? আমরা তো নামেতেই কুকুর, আমরা তো আমাদের এলাকায় এসে পড়লে আমরা খাওয়া দাওয়া নিজের প্রোটেকশানের জন্য লড়াই করি, আর তোমরা তো আমাদের থেকেও নিচে নেমে গেছো, সবসময় ঘেউ ঘেউ করছো, এ ব্যাপারে মারামারি খুনোখুনি কী জন্য করছো, তোমাদের কী আদর্শ আছে বলো তো? কুকুরগুলো বলছে, রাস্তার কুকুরগুলো আঙুল দেখিয়ে বলছে, তাদের পাঁচটা আঙুল, একটা থাবা তুললে আঙুল হয়ে যায়। তা সেখানে ন খাদন্তি, ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রাম, তাহলে গ্রামের পশুগুলো কি খায় দেয় আর পায়খানা করে না, বিষ্ঠা ত্যাগ করে না? তা তার সঙ্গে আর এই সব নিঃশ্বাস ত্যাগ করছে হাঁপড় গাছপালাগুলো, তাহলে তোমাদের সঙ্গে কী পার্থক্য আছে? তাই যে বলছেন এইসব বলতে বলতে সুন্দরভাবে সুখদেব গোস্বামী এখানে বলছেন। তারপর সবীরবরাহ স্ত্রক্ষরই সংস্তুত পুরুষ পশু নজত কর্ণ পথোপেত জাতু নাম গদাগ্রজ। স মানে কুকুর, বিড় বড়াহ মানে শুয়র, ওষ্ঠ মানে উট, খরই গাধা, সংস্কৃত হ পুরুষ হ পশু, এগুলোকে বলা হয় পশু, এই সব নাম দিয়েছেন। কারা বলে মানুষরূপী পশু, পুরুষ হ পশু হো, নজত কর্ণ পথ পেত জাতু নাম গদাগ্রজহা, যার কর্ণেতে গদাগ্রজ ভগবান শ্রীকৃষ্ণের নাম যায় নাই, নারায়ণের নাম হরির নাম যায় নাই, তাকে এইসব পশুর সঙ্গে তুলনা করা যাবে অবশ্যই। স মানে হচ্ছে কুকুর, বীর মানে বীর বরাহ স্ট্র যে বিষ্ঠা খায় যে বরাহ, খর উষ্ঠ মানে উট, এইসব সঙ্গে, কেন উট কাঁটা গাছ খায়, এত ভালো ভালো রয়েছে সেগুলো ছেড়ে দিয়ে কাঁটা গাছ খাচ্ছে, কাণ্ড কারখানা দেখো। নজত কর্ণ পথ পেয়েত জাতু নাম গদাগরি, আরও বিভিন্ন শ্লোক এগুলো শুনে যান, শুনলেও ভালো হবে, অত ব্যাখ্যা আমি করতে পারবো না, সময় চলে যাচ্ছে, অনেক বায়ুর বেগে সময় চলে যাচ্ছে। বিলে বতোর ক্রম বিক্রমান জেন শ্রণন্ত কর্ণ পুটে নরস জিহ্বাসতি দার্দুরিকে সুত ন চ উপগায়ত উরুগায় গাথা ভারম পরম পট্ট কিরীট জুষ্টম অপি উত্তমাঙ্গম ননমেদ মুকুন্দম সাবৌ করুণ কুরুতহ সপরিয়াম হরেরলসদ কাঞ্চন কঙ্কনৌবা বর্হিহত বর্হিয়তে তে নয়নে নরানম লিঙ্গানি বিষ্ণুর্ন নিরীক্ষত যে পাদৌ নিনামতৌ দ্রুমজন্মভাজৌ ক্ষেত্রানি নানু ব্রজত হরেরজৌ জীবন ছবো ভগবত আঙ্গ্রি রেণুর ন জাতুমর্তভিলভিত জস্তু শ্রী বিষ্ণু পদ্ব্যা শ্রীমত্তুলস্য শশঞ্ছবো জস্তু ন বেদ গন্ধ্যম তদস্মসারম হৃদয়ম বতেদম যদগৃহ্যমানৈর হরিনাম দেবৈর ন বিক্রিয়েত ন বিক্রিয়েত ন বিক্রিয়েতাথো যদা বিকারো নেত্রে জলম গাত্র রুহে সুহর্ষ। এইগুলো বলছেন বিলে বত উর ক্রমাণ বিক্রমাণ যে ন শৃণন্ত কর্ণপুটে নরস্য। সেই কানটাকে গত্ত বলা হচ্ছে, যেখানে ইঁদুর ছুঁচো বসবাস করে, তার সঙ্গে তুলনা করেছেন। বলছেন বিলে বত উরুক্রম বিক্রমাণ যে ন শৃণন্ত কর্ণপুটে নরস্য, যে মানুষের কানেতে ভগবানের গুণগান যায় নাই, সেটা ছুঁচো ইঁদুর এই যে বাসা করে সে তার তুল্য, সে লাভ কী। আর সেই জিহ্বাটা অসতী দার্দুরী, দার্দুরী মানে ব্যাং, যেমন ভেক কোলাহল করে গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং, জিহ্বা অসতী, সেই জিহ্বাকে অসতী বলা হয়, যে ভগবানের নাম গ্রহণ করেন না। দার্দুরী কেব সুতচ ন চ য উপগায়তি উর্গায় গাথা, ভগবানের নাম যার জিহ্বাতে উচ্চারিত হয় না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বারবার বলেছেন সর্বক্ষণ বলেইতে বিধি নাই আর কিশয়নে, হ্যাঁ কি জাগরণে কিংবা জাগরণে, হ্যাঁ অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে ইত্যাদি কথা বলেছেন। কি ভোজনে কিশয়নে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, মহাপ্রভু এইসব শিখিয়েছেন ভাগবতে, কিন্তু কেউ বুঝল না। আর কাউর মাথায় যদি মুকুট থাকে, যে সে রাজা বা রাজগোত্রীয় কোনো ব্যক্তি মুকুট আছে, সেই মুকুটে ধিক্কার, যার মাথাটা ভগবানের চরণে নতি স্বীকার না করে, মাথা নিচু করে, ভারম পরম পট্ট কিরীট জুষ্টম অপি উত্তমাঙ্গম ন নমেদ মুকুন্দম, যিনি মুকুন্দকে দণ্ডবোধ করেননি, তার মাথাটা এই যে গর্দান মাথাটা আছে, এই যে মাথা, এই মাথাটাই বৃথা ভার, এটা এটা সবচেয়ে ভারটা শরীরের মধ্যে ভার হচ্ছে, সবচেয়ে মাথাটা বেশি ভারী। এই জন্য বলছেন তার চোখটা হলো বেকার, যেমন ময়ূরের পালকের মধ্যে একটা বৃথা চোখ থাকে, মায়ের ময়ূরের প্রাণ। এই জন্য বলছেন বরহি এতে এতে নয়নে নানাম লিঙ্গান বিষ্ণুর ন নিরীক্ষত, যে ভগবান বিষ্ণুর মূর্তি দর্শন করল না, তার চোখটাও এই যে ময়ূরের পালকে বৃথা চোখ দেখা যায়, ওটা চোখ না আসলে বৃথা। তার পাগুলো বৃথা, যে সেই হাত পা লাভ করে ভগবানের যে বিষ্ণু ক্ষেত্র পরিক্রমা করল না, নবদ্বীপ ধাম পরিক্রমা, বৃন্দাবন ধাম পরিক্রমা, যে অযোধ্যা ধাম পরিক্রমা করল না, তার পাটাই বৃথা। সে হচ্ছে গাছের মতো, শাস্ত্র বলছে ও গাছ, ও যদি পরের জন্মে গাছ হয়ে জন্মাবে কেন, অন্য উঠতে পারবে না, কেন পা লাভ করেও পরিক্রমা করে নাই, সেজন্য পরের জন্মে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, শাস্ত্র বলছে। এইভাবে দেখা যায় শাস্ত্রকাররা আমাদেরকে বলছেন, শাস্ত্র উপদেশ করছেন, সে সর্বতোভাবে সর্বতোভাবে সর্বে ইন্দ্রিয়ের দ্বারা, এমনকি একাদশ ইন্দ্রিয় যে মন, একাদশ ইন্দ্রিয় মন, পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং একাদশ ইন্দ্রিয় হলো মন, যদিও ইন্দ্রিয় মনটাকে দেখা যায় না, তথাপি শাস্ত্রকাররা বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী মন, শক্তিশালী ইন্দ্রিয়। কেন বলছি এটাকে ইন্দ্রিয় বলা হলো, বলছি আপনি বিচার করে দেখুন, যে কোনো ইন্দ্রিয় ক্রিয়াকর্ম করবে তাতে যদি মন যদি পার্টিসিপেট না করে, মন যদি অংশগ্রহণ না করে, তাহলে ক্রিয়াকর্ম হবে না। বোঝা গেল কি বললাম, মন যদি পার্টিসিপেট না করে, অংশগ্রহণ না করে, সেই ক্রিয়াকর্মটা হবে না, বেকার হয়ে যাবে। এইসব কথা প্রমাণ দিয়ে আমি বলতে পারি, সময় চলে যাবে, যাই হোক অনেক পরে সময় মতো আমি তুলব। তাহলে এখানে বলছেন যে সে বৃক্ষ জন্ম লাভ হবে, যে মানুষ্য জন্ম লাভ করে ভগবানের ধামকে পরিক্রমা আদি করল না, তার জন্ম বৃথা হয়ে যাবে। এইভাবে দেখা যাচ্ছে সমস্ত ইন্দ্রিয়গণের দ্বারা এবং পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং একাদশ ইন্দ্রিয় যার নাম মন বলা হয়, তার দ্বারা সর্বতোভাবে সর্বেন্দ্রিয় দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের যদি সেবা না করতে পারেন, তাহলে জীবনটা বৃথা হয়ে যাবে। সর্বেন্দ্রিয় বলে কী করে করা যায়, যেমন পৃথু মহারাজ করেছিলেন, আমরা প্রসঙ্গে আসব, বলছেন চোখ দিয়ে তিনি ভগবানের রূপ দেখতেন সর্বদাই, কান দিয়ে ভগবানের কথা শুনতেন, জিহ্বা দিয়ে ভগবানের কথা উচ্চারণ করে কীর্তন, মুখেতে মহাপ্রসাদ পেতেন, নাকেতে ভগবানের চরণে নিবেদিত তুলসী এবং মালার গন্ধ নাকে নিতেন, হাস্ত দিয়ে ভগবানের মন্দির মার্জন করতেন। কথাটা বোঝা গেল? হস্ত দিয়ে মন্দির মার্জন করতে, পা দিয়ে পরিক্রমা করতেন ভগবানের। এইভাবে যত ইন্দ্রিয় আছে সমস্ত দিয়ে তিনি সর্বদাই ভগবানের টোটাল সেবা করতেন পরিপূর্ণরূপে। এইভাবে করার ফলে তার যে কত বড় ভক্তি লাভ হয়েছিল সেসব কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দুর্গাসা মুনির সঙ্গে অম্বরীশ মহারাজের প্রসঙ্গ আমরা আলোচনা করব খুব শীঘ্রই। তাহলে দেখা গেল যে অন্য কোনো উপায় নাই, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। এভাবেই যদি না অগ্রসর হওয়া যায় তাহলে জীবনে জন্মের পর জন্ম এই বদ্ধ অবস্থায় থেকে যেতে হবে, কোনো লাভ হবে না। এখানে এখন প্রশ্ন হলো সুখদেব গোস্বামী সম্বন্ধে আমি পূর্বে বেশ কিছু কথা আলোচনা করেছিলাম, কি করে সুখদেব গোস্বামীকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল সে প্রসঙ্গটা আমি অল্প করে উত্থাপন করেছিলাম, কিন্তু পুরোপুরি আমি বলি না। সুখদেব গোস্বামীকে যদ্যপি তিনি ব্রহ্মেতে পরিনিষ্ঠিত ছিলেন, তাকে কিরমভাবে ধরে নিয়ে আসা হয়েছিল এর পেছনে একটা ইতিহাস আছে। সুখদেব গোস্বামী নিজেও এটা স্বীকার করেছেন যে পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে, হ্যাঁ বলছে আমি যদিও পরিনিশ্চিত ছিলাম নৈর্গুণ্যে, উত্তম শ্লোক ভগবানের যে গুণাবলী তার দ্বারা গৃহীত চেয়ে তাহাতে আকর্ষিত হয়েছিলাম আমি, এবং এই বিরাট যে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ সেটা হৃদয়তে ধারণ করবার জন্য লোলুপতা এসছিল, লোভ এসছিল। এই লোভটাই হলো ভজনের বিরাট কথা। লোলুপতা লোভ যদি না আসে কেউ কোনোদিন ভগবত চরণে পৌঁছায়। উৎকণ্ঠা লোভ এগুলো না এলে কেউ এগ্রসর হবেই না। আছে আছে ভগবান ভগবানের জায়গা, আমরা আমাদের জায়গায় আছি, কী হলো ক্ষতিটা, এরকম বিচার চলে আসবে। বরহা পীরম নটবর বপু কর্ণয়ো কর্ণিকারণ বিদ্যদবাদ কনক কপিসম বৈজয়ন্তী চ মালম রন্ধান বেন রদর সুদয়া পুরায়ন গোপবিন্দৈ বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশাদ গীত কীর্তি বরহা পীরম নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিদ্যদবাদ কনক কপিসম বৈজয়ন্তী চ বালম রন্ধান বেন রদর সুদয়া পুরায়ন গোপবিন্দৈ বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশাদ গীত কীর্তি। শ্রী সুখদেব গোস্বামীর কানেতে এই ভগবানের রূপবর্ণনা, বৃন্দাবনেতে ভগবানের রূপবর্ণনা এই শ্লোকটা কানে গেছিল। কি করে? ওই যে বলেছিলাম ব্যাসদেব গোস্বামী তার শিষ্যকে কি ভাগবতের সুন্দর সুন্দর কয়েকটা শ্লোক ভগবানের রূপ এবং গুণের বর্ণনা শিখিয়ে দিয়েছিলেন। তার মধ্যে বীর্য ছিল, কারণ ব্যাসদেব গোস্বামী বীর্য সঞ্চার করেছিল। সে ওই মন্ত্রটাকে, ওই যে শ্লোক, সে নিয়ে গিয়ে যেখানে সুখদেব গোস্বামী ধ্যানে বসে রয়েছেন চুপচাপ, বলে কিচ্ছু করবি না, খালি দূরে থেকে খালি কাট কাটবি, ফুল আদি তুলবি আর এই শ্লোক উচ্চারণ করবি, দেখবি এর কী হয়। তাই হলো, গিয়ে তিনি কিছু না বলে দূরে থেকে কেবল ওই শ্লোক উচ্চারণ করছেন। অহো বোকিজম স্তন কালকূটম জিঘংসয়া যদ্যপি অসাধ্যি লেবি গৌতিম ধাতৃচিতম ততোহন্যম কংবদয়ালুং শরণম ভজেম। কী হলো? অহো বোকিজম স্তন কালকূটম অপায়য়াত যদ্যপি অসাধ্যি লেভে গৌতিম ধাতৃউচিতম ততো অন্যম কংবদয়ালুম শরণম ব্রজেম। তোমরাই বলো যে আমরা কার ভজনা করু, তোমরা নিজেরাই বিচার করো যদি বিবেক থাকে। অহো বকি পুতনার মতো এই যে বকাসুরের ভগ্নী সে রাক্ষসী, তার কি একটু দয়া হলো না? এই গোপালকে সুন্দরী রমণী সে যে এলেন লক্ষ্মীর মতো, এসে তাকে নিয়ে স্তনপান করালেন, করিয়ে স্তনেতে বিষ দিয়ে গোপালকে মেরে ফেলবেন? ওকে দেখলেই তো লোকে মোহিত হয়ে যায়, তাকে মেরে ফেলবেন এই বুদ্ধি কোত্থেকে কি তার এলো? তাই জন্য বলছেন, দেখো যে পুতনা গোপালকে মেরে ফেলার জন্য এলো, তথাপি যেহেতু স্তনদান করেছিল, গোপাল বলে না যাই হোক বিষ মাখিয়ে এসছে যাই এসছে কিন্তু স্তন তো দিয়েছিল, আমি একে সদ্গতি দান করব, করে তাকে সদ্গতি দিয়ে দিলেন। কোনো দেবতা আছে দেখাও তো দেখি একটা দেবতা, যদি ইন্দ্রের বিরুদ্ধে যাও রেগে যাবে, একবার কাটতে আরম্ভ করবে, শঙ্কর ভগবানের বিরুদ্ধে যাও মারতে আরম্ভ করবে, দেবী দুর্গার বিরুদ্ধে কাটতে আরম্ভ করবে, কোনো কথা শুনবে না সব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এমনই, এখানে বললে মারতে এসেছে বেটা স্তনপান করিয়ে বিষ মেখিয়ে যে এসছে কালকুট বিষ, যেটা স্পর্শ হলে মরে যায় আমাকে। তথাপি এবার গোপাল কিন্তু তাকে বলে যাই হোক স্তন তো দিতে এসেছিল, মায়ের কাজ করেছে, আমি তাকে ধাত্রি উচিত গতি দান করব। ধাত্রী মায়ের গতি দান করলেন। এবার জনসমাজের কাছে এবার প্রশ্ন রাখা হয়েছে, তাহলে তোমরাই বলো বিবেচনা করে তত অন্যম কংবা দয়ালুম শরণম গেছেন, এত দয়ালু কী আছে যা স্মরণে আমরা যাব, আর তার থেকে অধিক দয়ালুকে না শ্রী চৈতন্য মহাপ্রভু পরাত পরাখিলেশ্বর কৃষ্ণরূপেতে এত দয়া দেখিয়েছেন, আর গৌররূপেতে চৈতন্য মহাপ্রভু অকাতরে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা কী চাই নিয়ে যা, তথাপি এই মূর্খের দল কিছু লাভ করতে পারল না। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস লাভ পূজা প্রতিষ্ঠা গদির লড়াই প্রতিষ্ঠার লড়াই কামিনী কাঞ্চন নিয়ে লড়াই অকথ্য লড়াই সব যদি তুলে ধরি একটা একটা করে ঘটনা তাহলে আপনাদের শিক্ষা হবে, কিন্তু লোকে মনে করতে পারে মহাসমালোচনা করছে, আমার কিন্তু ওই ঘটনাগুলো একটাও স্পর্শ করে না কিন্তু আমাকে বলতে হয়, না বললে শিক্ষা লাভ করবেন, এটা একটা শিক্ষা, আমি এইসব ঘটনা থেকে শিক্ষা লাভ করি। অনেকের মনে হয় এই কথাগুলো বললেন কেন, বললাম এই কারণে গুরুবর্গ এরকম বলেছেন, সুখদেব গোস্বামীর মতো ব্যক্তি বিভিন্ন কেচ্ছা কেলেঙ্কারি তুলে ধরেছেন, দেখো এর এই হয়েছে, তার ইচ্ছাও নেই এসব কথা তোলা, তুলেছেন আমাদের শিক্ষার জন্য, যেন তোমার আক্কেল হয় যে এরকম অবস্থা করে ওর এরকম হয়েছে তোমার তাহলে কী হবে এবার বোঝো তুমি, তাই সাবধান থাকো। আর প্রথম যে শ্লোকটা বললাম সুখদেব গোস্বামীকে ফিরিয়ে আনার জন্য, বরহাপি রামনটবর বপু কর্ণয় কর্ণিকারম বিদ্যদবাস কনক কবিশম বৈজয়ন বৈজয়ন্তী চ মালম রন্ধান বেন রদর সুদয় পুরায়ন গোপবিন্দৈ বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশাদ গীত কীর্তি। কৃষ্ণ বলরাম সবাই গোষ্ঠ থেকে ফিরছেন হই হই করতে করতে, বাছুরগুলো সব ল্যাজগুলো খাড়া করে দিয়ে যায়, এবারে ধুলো উঠছে চারিদিকে হাসা গান গাইতে গাইতে, কৃষ্ণের এইখানে কানেতে ফুল গোঁজা রয়েছে সুন্দর ফুল সুন্দর ফুল, মহাদেব যেমন কানেতে কলকি ফুল রাখেন আর এখানে কৃষ্ণ কানেতে সুন্দর ফুল রেখে দিয়েছেন অপূর্ব বিভিন্ন। আর বৈজয়ন্তী মালা কি পাঁচ রকম বিভিন্ন রকমের রং এবং গন্ধ নিয়ে যে মালা হবে তাকে বৈজয়ন্তী মালা বলা, বৈজয়ন্তী মালা কাকে বলা হয়, পাঁচ রকমের বিভিন্ন ফুল তা আবার গন্ধ থাকতে হবে, সেই মালা নিয়ে যে মালা গঠিত হবে তার নাম বৈজয়ন্তী মালা, সেই বৈজয়ন্তী মালা গলায় তুলছে, আর এরম দৌড়াচ্ছেন বাচ্চা ছেলের মতো, আর সখারা কৃষ্ণের গুণগান গাইছে, গাইতে গাইতে কৃষ্ণ বংশীবাদন করছেন করতে করতে ফিরছেন। এই যে দৃশ্যটা এটা যদি কারোর কপালে থাকে কোনোদিন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করে দেখান তাহলে সে অনুভব করতে পারে, নাহলে এইসব কথা তো গল্প কথা, কোনো ফিলসফি মনে হবে একটা সুন্দর একটা ফিলসফি, কেউ যদি আঁকতে পারে সে ফিলসফিটাকে এঁকে দেখালো, কিন্তু এঁকে দেখানোর জিনিস নয় এটা, এটা এমন একটা জগতের কথা যেটাকে কোনো কোনো দার্শনিক বর্ণনার দ্বারা বলতে পারবে না, কোনো আর্টিস্ট এঁকেও দেখাতে পারবে না, কোনো কিছুর দ্বারা এটা সম্ভব না, এটা খালি দিকদর্শন হবে এরকম ধরনের কথা। তাহলে এখানে দেখা গেল দুটো শ্লোক যেটা বললাম সেটা শিখিয়ে দিয়েছিলেন, এটা শিখিয়ে যেই পরীক্ষিত এই যেই সুখদেব গোস্বামীর সম্মুখে এরাম গাছের তলায় ধ্যানের মতো বসে রয়েছে, যখনই কে গাইছে গানটা কানে এলো আসার সঙ্গে সঙ্গে কি হলো, সঙ্গে সঙ্গে চোখটাকে খুললেন, কোথা থেকে এটা আসছে। যখনই কানে এলো ওই সঙ্গীতটা, এই যে শ্লোক অপ্রাকৃত জগতে শ্লোক, তা আবার ব্যাসদেব বলে দিয়েছেন, তার মধ্যে বীর্য আছে। ব্যাসদেব গোস্বামী ভাগবত বলে গেছিলেন আর গণেশজি মহারাজ লিখেছিলেন। গণেশজি মহারাজ বলছেন যে যদি আপনি থেমে যান আমি কিন্তু আর লিখবো না, আমি কোনো কথা শুনবো না, আমি লিখতে পারি এই কন্ডিশনে বলে যাবো, আমি ঝড়ের দিকে খালি লিখব। তো গণপতি মহারাজ যখন এই কথা বললেন তখন সুখদেব এই ব্যাসদেব গোস্বামী বলছেন গণেশের জন্মকাহিনী আছে, গণেশ কে, এসব কথা এখানে বলে লাভ নেই, গণেশ কে এর আবার জন্মকাহিনী আছে পুরো ব্রহ্মাণ্ড পুরাণে। গণেশ সাধারণ কেউ নয়। যাই হোক, এখন এই গণেশজি মহারাজ বলছেন যে আমি লিখতে পারি, একটা কন্ডিশন শর্ত আছে, আমি কিন্তু থামব না, আমি লিখেই যাব। তখন ব্যাসদেবজি মহারাজ বলে তো মহা মুশকিল হলো, আমি তো চিন্তাও করতে হতে পারে, হৃদয় যেন আমি যেন আসবে। তখন ব্যাসদেব গোস্বামী বলছে ঠিক আছে আপনি লিখবেন, কিন্তু আপনি যা যা লিখবেন বুঝে লিখতে হবে, অনুভব করে, তো লিখে গেলে হবে না, গণেশজি তো বিদ্বান, লিখে গেলে হবে না, অনুভব করে লিখতে হবে। কিন্তু ভাগবতের ব্যাসদেব গোস্বামী ওই জন্য কুট শ্লোকের রচনা করেছেন, কুট বোঝেন, কুট যেমন আপনার কুট বুদ্ধি, ব্রিটিশের সময় কুট বুদ্ধি ছিল, তাহলে এক কাজ করে চালগমগুলোকে জলে ফেলে দে, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দে, চালগমগুলো সমুদ্রে ফেলে দি জলে, দে আর্টিফিশিয়াল ক্রাইসিস, ব্রিটিশের কুট বুদ্ধি। ওসব কী করে চা কফি এদেশে এলো কী করে জানেন আপনারা? আমরা সি আমরা গুরু আমাদের পিতামহ আদি তাদের থেকে জেনেছিলাম, বলে আশ্চর্য কথা, বলে ব্রিটিশরা কী করতো, এই চাগুলোকে গলির মোড়ে মোড়ে ঢাকাতে বিভিন্ন জায়গায় কলকাতা মোড়ে মোড়ে একটা স্টল দিত, দিয়ে সবাইকে ডাকতো চা খেয়ে যায় বিনা পয়সা, গাঢ় দুধের চিনি দিয়ে চা বিনা পয়সায় খাওয়াতো। খাওয়াবার পরে যখন ছ মাস এক বছর খাওয়ালো স্টল বন্ধ করে দিল, স্বাভাবিক নেশা ধরে গেছে, চা কোথায় পাবো, বলে দোকানে পাওয়া যায়, কিনে খাও যাও, হয়ে গেল। কীরকম ব্রাউন সুগার এভাবে এসছিল, একটু দেখ না কীরকম, এত নেশা তো করেছি, এটা একটা আলাদা নেশা, একটু খেলো, খেয়ে আর ছাড়তে পারছে না, ঘরের জিনিসপত্র সব বেচে ব্রাউন সুগার খাচ্ছে। তো এইভাবে নেশাগুলো জগতে এসছে, এই যে গুটকা এগুলো, এর মধ্যে স্লাইট ব্রাউন সুগার আছে বলে বলে লোকে, আমি এগুলো বলতে চাই না, আমার বিরুদ্ধে আবার আন্দোলন শুরু করে দেবে, বলে এই যে ধরেছে ছাড়তে পারে না। আর এগুলো বিভিন্ন জায়গায় মোটা টাকা দেয়, যার জন্য এই সরকার এইসব অনুমোদনগুলো করে, সরকার যে কত সর্বনাশ এগুলো করছে বুঝতে পারছে না, পুরো সর্বনাশ করে শেষ, ইয়ং ব্যাচ পুরো শেষ। এরপরে যে ইয়ং ব্যাচ আসবে তা সমাজ পুরো পশুতে ভর্তি হয়ে যাবে, মানুষ বলে কেউ থাকবে না, আর মা বাবাও সেরকম হবে, পশু মা বাবা পশু ছেলের জন্ম দেয়, তাই তো, যেরকম মা বাবা তার ছেলে বেশ সেরকম হবে, আদর্শই নেই কিছু নেই, এইসব মা বাবা এখন যা চলে যাচ্ছে এরপরে এরকম হবে দেখবে, তবে থাকবে আদর্শ থাকবে কিছু না কিছু থাকবে। তাহলে দেখা যাচ্ছে কি বলছিলাম একটু আগে, হ্যাঁ, সুখদেব গোস্বামীকে এইভাবে ধরে নিয়ে আসা হয়েছিল যে এরকম অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম কানে গেল, আর পরীক্ষিত মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী কোথা থেকে আসছে এটা চেয়ে দেখলেন, চেয়ে দেখে বললেন, খালি বলছেন ইশারা করছেন, আরও বলো আরও বলো বলছেন, যা বললে আরও বলো, আরও বলে আরও শুনতে গেলে আমার সঙ্গে যেতে হবে, আরও এরকম অনেক আছে বলে, তাই নাকি, পেছনে পেছনে ছুটতে আরম্ভ করে, যেমন হরিণ যেমন বংশীধ্বনির পেছনে পেছনে দৌড়াতে আরম্ভ করে, ঠিক সেই রকম পেছনে পেছনে সুখদেব গোস্বামী দৌড়াতে, কোথা থেকে এ আরও শোনা আরও শোনা আমার শুন, যেমন মহাপ্রভু গম্ভীরা মন্দির লীলাকালী লীলাকালীন অবস্থায় স্বরূপ গোসাইকে বলছেন, স্বরূপ বলো বলো বলো বলো আরও বলো, বলে কানটাকে পাচ্ছে, এরকম মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, বলো বলো বলি প্রভু কান পাতয়ে, মানে কানটাকে পাচ্ছে, স্বরূপ আরও বলো আরও বলো, এ অমৃত শোনালে তুমি আরও বলো, মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, এরকম বই গম্ভীরা লীলাতে, যদি কোনোদিন সৌভাগ্য হয় সব শুনবেন। থাকছে সেই রকমভাবে সুখদেব গোস্বামী এরকম বলছে, আরও বলো আরও বলো, আরও শুনতে চাইছে, আমার কান আমার কর্ণ তৃষ্ণায় মরে গেল। তখন বলছে হ্যাঁ শুনবে চলো আমার সঙ্গে, যে জায়গায় নিয়ে যাবো সেখানে শুনতে পারবো। এবার আসার সঙ্গে সঙ্গে ব্যাসদেব গোস্বামী তাকে উপযুক্ত পাত্র জেনে ভাগবতের আঠরাজা শ্লোকে বার বলতে আরম্ভ করলেন। আর বলবার সঙ্গে সঙ্গে তাতে কৃষ্ণই, সুখদেবকে সাক্ষাৎ কৃষ্ণই, কৃষ্ণই ওই রূপে রয়েছে, হয়ে গেল সমাধান। আর এই সুখদেব গোস্বামীর যে পাত্র, এরকম পাত্র আর জগতে হবে না। আর ওই পাত্রে ভাগবত শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ নামক ওই রসকে রাখা হয়েছিল বলেই আজ আমরা লাইন লাইন নাড়ছি। সুখদেব গোস্বামীর মতো এরকম পাত্রেতে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ রূপে যে রস রাখা হয়েছিল, আজকে আমরা যে লেজ নাড়ছি এই কারণে। সুখদেব গোস্বামী শ্রবণ করেছিলেন, আয় আমরাও এখানে আয়োজন হয়েছে, তারই আনুগত্যে কিছু কথা আলোচনা করতে বসেছি, কোথায় তারা আর কোথায় আমরা। যাই হোক, তথাপি প্রয়োজন পড়েছে, এগুলো না করলে মঙ্গলের চরম রাস্তা খুলবে না। এখন একটা কথা বলে আমি এখানে শেষ করব, সন্ধ্যেবেলা এগুলো সব বলবো। এটা হলো আমরা গুরুত্বপূর্ণ কথা সন্ধ্যেতে আলোচনা করব, এখনও গুরুত্বপূর্ণই কথা আলোচনা হলো। সন্ধ্যেবেলাকার যারা অধিবেশনে থাকবেন সবাই এই সব কথা শুনলে ভালো হয়, যেমন চতুশ্লোকী শ্লোকের ব্যাখ্যা আদি, এগুলো অনেক লোক শুনলে ভালো হয়। যাই হোক, এগুলো শুনুক যদি কপাল থাকে। আর সমস্ত বিপত্তি, সমস্ত ঝামেলা, সমস্ত ঝঞ্ঝাট উপেক্ষা করে আমাদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য আমরা এই হরিকথা শুনবার জন্য প্রাণ বিসর্জন চলে যান, তথাপি হরিকথা শুনতে শুনতে, একথা আমি বলছি না, পরীক্ষিত মহারাজই বলেছিলেন, হরিকথা শুনতে যদি প্রাণ যায় তা যাক, তথাপি আমি হরিকথা শুনব, কোনো পরিস্থিতিতে আমি হরিকথা যেন বন্ধ না করি। এখানে আমরা দেখব অদ্ভুত লীলা, পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী হরিকথা বলতে বলতে প্রথম থেকে শুরু করে দিয়েছেন, হঠাৎ হরিকথা বলতে বলতে স্মরণে এসে গেল, আরে আমি তো বন্দনা করি নাই ভগবানের, বন্দনা ভুলে গেছি। সুখদেব গোস্বামী বলতে আরম্ভ করেছে, বলে বন্দনা ভুলে গেছেন, বন্দনা স্মরণ হয়ে যাওয়ার সুখদেব গোস্বামী স্বয়ং ভাগবতের যে গোপন রহস্য আরও আলোচনা করবেন, তার পূর্বে এবার আমরা যেমন বন্দনা করি হরিকথার আগে, যে বন্দনাগুলো করে তারপর হরিকথা শুরু করি, সেরকম সুখদেব গোস্বামী এবার নিজের বন্দনা শুরু করলেন। তার দুই একটা বলে আমি সন্ধ্যেবেলা বলবো, আলোচনা করব। শিশুকুবাচ নমঃ পরস্মৈ পুরুষায় ভূয়সে সদুদ্ভব স্থান নিরোধলীলয়া গৃহীত শক্তিত্রিতয়ায় দেহিনামন্তর্ভবায়ানুপলক্ষ্মবর্তনে যৎকীর্তনম যৎস্মরণম যদীক্ষণম যদ্বন্দনম যৎশ্রবণম যদর্হনম লোকস্য শব্দবিধুনোতি কলমসম তস্মৈ সুভদ্র সবসে নমো নমঃ। বাঞ্ছা কল্পদুর্বশী কৃপা সিন্ধু বিভবচঃ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো।